கருணாலயம் நமாமி பகவத் பாதம் சங்கரம் லோகசங்கரம் ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதிஷ்டாரமீஸ்வரம் வியாபகம் சர்வலோகானாம் காரணம் தம் நமாம்யம். ஓம் நமோ நாராயணாய். பகவான் சங்கராச்சாரிய தரா பிரணீத அபரோக்ஷ அனுபூதி. அபரோக்ஷ அனுபூதி அபிப்ராய் হচ্ছে মানুষ আত্যন্তিক দুঃখ নিবৃত্তি সবাই চায়। কেউ চায় না যে আমি একদিনের জন্য সুখে থাকি বা এক মাসের জন্য, সবাই চায় যে কখনই আমার কাছে দুঃখ না আসুক, এবং আমি যে সুখটা চাইছি সেই সুখ যেন নির্দিষ্ট সুখ হয়, মানে তার থেকে ভালো যেন আর কোনো সুখ হতে না পারে। যদি এইটার থেকে ভালো সুখ হয় তাহলে কি হবে যে আমার মন ওটার জন্য চাইবে আর কি। এই জন্যই মন একটা ব্যাপারটা বিক্ষিপ্ত রাখে। অপরোক্ষ অনুভূতি হচ্ছে যে এমন একটা মেডিসিন যে মানুষের মন থেকে আর সংসারের কোনো বস্তু চাওয়ার ইচ্ছাই থাকে না, তারপর কি মন আপনি আপনি শান্ত হয়। কখন? যখন সে নিজের স্বরূপকে জানতে পারে। এই নিজের স্বরূপকে জানাই হচ্ছে সংসার বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায়। ঋতে জ্ঞানাথ না মুক্তি। আমাদের ভারতীয় দর্শনের মধ্যে ছটা আস্তিক দর্শন আছে, ছটা নাস্তিক দর্শন আছে। ছটা আস্তিক দর্শনই কিন্তু এক কথাই মেনে নেয় যে জ্ঞান থেকেই মুক্তি। কিন্তু কিসের জ্ঞান থেকে মুক্তি বা কজনের জ্ঞান থেকে মুক্তি, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু জ্ঞান থেকে মুক্তি যেটা শাস্ত্র বলেছে সেটা নিয়ে কিন্তু কারো কোনো মতভেদ নেই। সাংখ্য বা যোগ দর্শন বলে প্রকৃতি পুরুষের বিবেক থেকে মুক্তি। আর ন্যায় বৈশেষিক দর্শন বলে, কেউ বলে ষোল পদার্থ, কেউ দ্রব্য আর গুণের বিবেক থেকে মুক্তি। পুরুমীমাংসা দর্শন বলে উপাসনার দ্বারা ব্রহ্মলোক বা ভগবত প্রাপ্তি, মানে ভগবত লোক পর্যন্ত যাওয়া, সেটা মুক্তি। আর বেদান্ত বলে, মানে উপাসনাকেই তারা জ্ঞান বলে, জ্ঞান শব্দ প্রয়োগ হয়েছে। এবং বেদান্ত বলে যে না, আত্মজ্ঞান থেকে শাস্ত্র এই কথাই বলেছে যে যদি কখনো এরকম সম্ভব হয় যে মানুষ আকাশকে একটা কাপড়ের মতন ভাঁজ করে নিতে পারে, তবে কি হবে যে মানুষ নিজেকে না জেনেও মুক্ত হতে পারবে। মানে ওটাও হওয়া সম্ভব না, আকাশকে কখনো চামড়ার মতন বা কাপড়ের মতন ভাঁজ করা সম্ভব নয়, এটা সেটা সেটার উপনিষদে এসছে। সেরকম নিজেকে না জেনেও মুক্ত হওয়া কখনো সম্ভব নয়। এই জন্য ভগবান শঙ্করাচার্য এখনই মুক্তির জন্য নিজেকে জানবো, শাস্ত্র বলছে যে শ্রবণ মনন নীতি দর্শন, কত উপনিষদ পড়বো, কত মনন করবো, সেজন্য ভগবান শঙ্করাচার্য এই বিবেক চূড়ামণি অপরোক্ষ অনুভূতি এগুলোকে এই প্রকরণ গ্রন্থ বলে। মানুষ কি করে এই নিজেরকে জেনে, আত্মবোধ আমরা বলেছি, আত্মবোধ অপরোক্ষ অনুভূতি একটু একটু ডিফারেন্স আছে, মানে গভীরতার ডিফারেন্স আছে আর কি। আত্মবোধটা একদমই ওপরে যে সামান্য হবে, তারপর এখানে একটু গভীরতার সঙ্গে বিচার করা এবং প্রারব্ধ আছে কি নেই, এবং যোগ দর্শনের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে বা যোগের পদ্ধতিতে আমরা সেগুলোকে, আমরা বেদান্ততে সেই শব্দগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে, একই শব্দ, সেইগুলোকে বর্ণন করার জন্য এই অপরোক্ষ অনুভূতি গ্রন্থ এসেছে আর কি। তা যে কোনো গ্রন্থের জন্য তো কোনো অধিকারী চাই, কে পড়বে এই গ্রন্থ তাকে বলে অনুবন্ধ চতুষ্টার অধিকারী। বিষয়ে প্রয়োজন আর সম্বন্ধ প্রথমে বলতে হয়। তা যিনি যিনি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তারা এই গ্রন্থের জন্য অধিকারী, এবং তার সংসার বন্ধন থেকে মুক্তির উপায় হচ্ছে আত্মজ্ঞান। এবং এতে লাভ কি হচ্ছে, আর সংসারে শরীর নিয়ে আসতে হবে না, এই সম্বন্ধ হচ্ছে এই যেমন এই গ্রন্থ থেকে ওই তত্ত্বের জ্ঞান প্রাপ্ত করতে পারে মানুষ, এই জন্য প্রতিপাদক ভাব সম্বন্ধ আছে। এবার অধিকারী তো বললাম, তো অধিকারীর মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত যেই অধিকারী এই বেদান্তকে ভালো করে বুঝতে পারবে, সেইটা বলার জন্য প্রথমে বললেন যে অধিকারিত্ব আনার জন্য প্রথম করতে হবে আমাদের নিজেদের বর্ণ এবং আশ্রম ধর্মের নিষ্কাম ভাবে পালন, প্রথম কাজ। তাতে ধীরে ধীরে মন থেকে কর্তৃত্ব বুদ্ধি বা জাগতিক বস্তু পাওয়ার ইচ্ছা, এটা ধীরে ধীরে চলে গিয়ে ভগবত প্রাপ্তির ইচ্ছা মনে আস্তে আস্তে জাগ্রত হতে থাকে। ভগবত প্রাপ্তির ইচ্ছা জাগ্রত হলে তখন বিবেক জাগ্রত হয় যে আমি যে লক্ষ্যে যেতে চাইছি তার জন্য কোনটা উপযোগী কোনটা অনুপযোগী। যখন অনুপযোগী গুলো তখন আপনি আপনি মন থেকে সরে যাবে, আর উপযোগী গুলিকে আমরা ধীরে ধীরে রাখবো। এরকম দেখা যাবে যে যখন ঝেঁকে ঝেঁকে ভগবানের প্রতি শরীর এটা মনের ধর্ম আর কি। মন যেরকম এটা ভালো এটা মন্দ মন আগে থেকে তৈরি করে রেখেছে, ব্যাস সেটার প্রতি মন চাইতে থাকে। এই জন্য যদি যদি কোনো অপ্রতি মানে যেটা আমি চাই না অবাঞ্ছিত বস্তু এসে যায়, এই যে মনের পূর্ব সংস্কার সেটাকে সরাতে হবে আর কি। সেই জন্য মনকে বোঝাতে হবে না এটা এসছে, এটাকে সহ্য করতে হবে। যদি আমি সঙ্গে সঙ্গে প্রতিকারের চেষ্টা করে আবার আমি শরীর সঙ্গে নিজেকে তাদাত্মতা করে আমি মানুষ আমি এইটা আমি ওইটা ব্যাস এইভাবে বিমার আমি অসুস্থ, এটা ঠিক এইভাবেই আসবে। বিমারি অসুস্থ এটা শরীরের ধর্ম, আত্মার ধর্ম না, এগুলো মন এগুলো করেছে। সেই জন্য এই তিতিক্ষা একটা গুণ সবার যে কোনো জায়গাতে ব্যবহারিক জীবন কোনো সহ্য শক্তি ছাড়া মানুষ সংসারে থাকতে পারে না। তার জন্য দেখবেন আমাদের সারদা মা উনি বলেছেন প্রত্যেক ভাষায় তিনটে করে স আছে, স স স সহ্য করো সহ্য করো সহ্য করো। গুরু মহারাজ বলেছেন ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা মহাশক্তি, সমস্ত মহাপুরুষের একই বাড়ি। সেটাকে ভগবান ভাষ্যকার ছোট কথায় বলেছেন তিতিক্ষা, তিতিক্ষা না থাকলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। তারপরে এসছে যে সমাধান, সমাধান মানে যে বস্তুতে আমি প্রাপ্ত করতে চাচ্ছি সেই বস্তুর প্রতি মনটাকে সবসময় নিজের লক্ষ্যটাকে নিজের সামনে সবসময় জাগিয়ে রাখা। যখন ছোট আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বা বুঝিয়ে দেয়, এরকম কোনো বিরল কোনো মা হবেন যিনি ছোটবেলাতে কোনো বাচ্চাকে বুঝাতে পেরেছেন যে সন্ন্যাসী হওয়াটাই জীবনে বা ভগবানকে প্রাপ্তি করাটাই জীবনের লক্ষ্য। এরকম নেই, এরকম মাদ্রাসা যেরকম মাহত ছিলেন যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ওই ব্যস্ত শুদ্ধ বুদ্ধ মুক্ত কোনো বন্ধন নেই এরম ভাবেই শিক্ষা দিয়েছে। তা এই যে যে লক্ষ্যে যাকে নিজের সামনে স্থির করে দেওয়া এটাকে বলেছে সমাধান। এবং তার থেকে একটা সবচেয়ে বড় গুণ যেটা চাই সেটা হচ্ছে শ্রদ্ধা। শাস্ত্র যা বলছে, গুরু যা বলছে, মহাপুরুষ যা বলে গেছেন তাতে শ্রদ্ধা, ঈশ্বরের শ্রদ্ধা, শাস্ত্র গুরুভক্তের শ্রদ্ধা। আর তারপরে হচ্ছে যে নিজের প্রতি শ্রদ্ধা চাই, শাস্ত্র নিজের প্রতি হ্যাঁ ঠিক আছে আমি এটা করতে পারবো। যদি আত্মশ্রদ্ধা না থাকে তাহলে আবার সেটা মানুষ সেখানে পোহায় আমি কি করে করবে আমার দ্বারা হবে না, প্রথমে একটা নেগেটিভ থট মানুষ আসবে, তখন আর জীবনও সেখানে পৌঁছতে পারবে না। নিজের উপর দিকে আত্মবিশ্বাস গর্ব নয় আত্মবিশ্বাসের থাকে, শাস্ত্র বোধটা বলেছে তো আমি এটা করতে পারবো, একটা অন্যজন মানুষ যদি করতে পেরে থাকে তো আমি কেন পারবো না, আমিও পারবো করতে। এরকম ভাবে এই ছটা গুণ আসলে তবে মানুষ বেদান্তকে ঠিক ঠিক বুঝে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা বলার পরে ভগবান ভাষ্যকার তারপরে বলছেন যে এইভাবে বিবেক বৈরাগ উৎপন্ন হলে তারপরে বারবার বিচার করতে হয় যে নিজের স্বরূপটা কি, আমি কোথেকে এসেছি, জগৎ কি, জগৎ এই নিয়ে বারবার যে বিচার, যে বিচার এর প্রসেস আরাধনা করে নিজের বর্ণ বাস্তব জানা, তাহলে ধীরে ধীরে ধীরে ধীরে এই অধিকারিত্ব আমাদের কাছে এসে যায়। এরকম সাধন যুক্ত ব্যক্তি এবার সাধন কি বিচার করা, কারণ কি জ্ঞান ছাড়া মুক্তি নেই। তা কি বিচার করতে হবে যে কুহম কথমিদম জাতম, আমি কে কোথেকে এসছি, তিনি কে বানালেন, এর উপাদান কারণ কি, কতদিন আমি এখানে থাকবো, ইন্দ্রিয় কি, জীব কি, জগৎ কি, এর বিচার বারবার যখন মনের মধ্যে আসতে থাকবে তখন সে বিচার করে যে পঞ্চ মহাভূতের থেকে শরীর এটা আমি হতে পারি না, ইন্দ্রিয় পঞ্চ মহাভূতের থেকে তৈরি, এটা তো করণ, শরীরটা আমার বসার জায়গা, আমার থাকার ঘর, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে করণ, যে দিয়ে আমি ব্যবহার করি। তাই আমি ঘর যেমন আমি নই, তেমনি শরীরটাও আমি নই। আবার যে জিনিসগুলো আমি ব্যবহার করি আমার উপযোগের জন্য, পেন দিয়ে লিখি, চা কাপ দিয়ে জল খাই, এরকম যে সমস্ত উপকরণ গুলো আমি ব্যবহার করি ওগুলো আমি কখনই হতে পারি না। সেরকম এই ইন্দ্রিয় গুলো দিয়ে তো আমি দেখি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, তাহলে এগুলো তো করণ, এগুলো আমি নই। তার এর থেকে ভিন্নের পেছনে যে থাকার জন্য এই করণ গুলো ব্যবহার করতে পারে, শরীর ব্যবহার করতে পারে, সেইটা আমার পারমার্থিক শুনি। এগুলো একটা শ্লোক থেকে তাদের সৃষ্টি। তখন একটা শ্লোক এখানে বলেছেন, অজ্ঞান প্রভাবম সর্ব জ্ঞানেন প্রবিলীয়তে। অজ্ঞান থেকেই সমস্ত সৃষ্টি উৎপন্ন হয়েছে, এবং অজ্ঞান নাশ হলে তখন এই সৃষ্টি নাশ হয়ে যায়। সংকল্প বিধায়ক কর্তা বিচার, এর এর কর্তাকে, এই বিবিধ সংকল্পই হচ্ছে এর কর্তা। এটা একটা প্রশ্ন আছে, আমি কি করে সৃষ্টি করলাম জগৎকে? আমি তো কিছুই করতে পারি না। কি হয়, অনেক জীবের অনেক রকমের কর্ম আছে। এমন অনেক আছে যারা ধর্ম আচরণ করে ভগবত প্রাপ্তি করতে চায়, হিরণ্যগর্ভ লোকে যেতে চায়, দেব ভাবকে প্রাপ্ত করতে চায়, এরকম শাস্ত্রীয় কর্ম কিছু লোক করেছে, আবার নিজের প্রকৃতি অনুযায়ী কর্ম করেছে, কেউ নিষিদ্ধ কর্ম করেছে। তাই এত জীবের এত রকমের ফল পাওয়ার জন্য আর জীব কেন করেছি? জীব করেছে তার নিজের অজ্ঞান, অজ্ঞান থেকে বাসনা, আর বাসনা থেকে মানে বাসনা মানে সংকল্প আর কি, আমি এটা চাই, আমি ওটা চাই, সেই হিসাবে সে চেষ্টা করে। এই যে ঈশ্বর আমাদের প্রত্যেক জীবের কর্মকে জানে, এবং কর্মকে জানার ফলে এই যে এ কি চাইছে সেটা ঈশ্বরের কাছে আছে। এখন অনেক জীবের কর্মফল মিলিয়েই এই সৃষ্টি উৎপন্ন হয়। সমস্ত জীবের কর্ম কোথায় কোথায় কোন জীব কিভাবে কি শরীরে কোন সময় কতটা কতটা সময় সেখানে থেকে ভোগ করবে, সে সব ঈশ্বর নির্ধারণ করে দেন। কিন্তু নির্ভর কি করে করে? আমার মনসংকল্পের উপরে। ঈশ্বর আমার কর্ম বা আমার কর্মের ফল কিভাবে কোথায় পাবো সেটা তিনি নির্ধারণ করেন, কিন্তু আমার কর্ম এবং আমার ভোগকে তো আমি নির্ধারণ করি। আমি কি চাইছি? আমি চাইছি সংসারের এই ভোগ। এইভাবে আমাদের মনসংকল্প থেকে জগৎ সৃষ্টি হয়। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস দেখুন, যে মনস ঈশ্বরের সৃষ্টি যেমন আছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই ঈশ্বরের সৃষ্টি যেই জায়গাটুকুতে আমি আমার ছাপ লাগিয়ে দিই, ব্যাস সেখান থেকে আমাদের বন্ধন শুরু হয়। প্রথম বিশ্বে রোজ কত লোক মারা যাচ্ছে, আমাদের মনের মধ্যে কিন্তু সবার মনে অত দুঃখ হয় না, কিন্তু যেই লোকটা মৃত ব্যক্তির সঙ্গে কোনো সম্বন্ধ জুড়ে নিয়েছে তার দুঃখ হচ্ছে বেশি। আসলে মৃত্যু দুঃখের কারণ নয়, ওই মানসিক সম্বন্ধটা দুঃখের কারণ। সেরকমই যে কারোর জন্ম বা কোনো ভালো কাজ ওটা দুঃখের কারণ নয়, আমার মানসিক সম্বন্ধ সেখানে কতটা আছে সে মার সেটা আমার সুখের কারণ। এইভাবে আমাদের আমরা আমাদের মন দিয়েই সৃষ্টি তৈরি করি। যে কোনো জিনিস, একটা কাম জিনিস আমার কাছে নেই, কিচ্ছু নেই, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ভালো জিনিস পড়ে আছে দেখলাম, উঠিয়ে নিলাম। এই উঠিয়ে নেওয়ার পরেই নিজের অবচেতন মন থেকে একটা ওর উপরে এটা আমার, একটা আপনি আপনি হয়ে যায়। এটা অদ্ভুত একটা মায়ার খেলা। তার একটুখানি পরে যদি ওর ওই জিনিসটাই আমার চায় তখন আমি দিতে পারি, তখন ভাবি না যে এক মুহূর্ত আগে আমার কাছে ছিল না, বা এটা তো আমার পরে থাকবে না, এখন দিয়ে দিই, তখন ওই বুদ্ধিটা আমাদের আসে না। কারণ ওখানে একটা মমত্ব বুদ্ধির ছাপ লাগিয়ে ফেলেছে। এইটাই হচ্ছে আমাদের সৃষ্টি বা বন্ধনের কারণ, এই মমত্ব বুদ্ধিটাই বন্ধনের কারণ। আর এই মমত্ব বুদ্ধি থেকে যদি আমি সরে আসতে পারি তাহলে সংসার থেকে সর্বদা মুক্ত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গীতায় ওই তৃতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলেছেন, ময়ে সর্বাণি কর্মাণি সন্ন্যস্ত আধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্য বিদতে। ভগবানের সমস্ত কর্মকে সমর্পণ করে আর অর্থাৎ মানে একটা ভেবে যে সে ভগবানই একমাত্র ঈশ্বর বা আত্মাই একমাত্র চেতন, বাকি সব জড়, ওই চেতন তত্ত্ব থাকার জন্যই এই জড় শরীর কাজ করতে পারে। তাই যা কিছু কৃতিত্ব সেই চেতনের, জড়ের নয়, শরীরের নয়, এইভাবে ভেবে নিরাশে নির্মম ভূতায় এই কর্মের ফলটা আমার হোক, আমি ভোগ করবো, এবং এটা আমার, এই মমত্ব বুদ্ধি ছেড়ে দিয়ে যুদ্ধ অর্জুন তুমি তোমার কর্তব্য কর্ম করো। বিগত মন থেকেই সৃষ্টি, মন থেকেই মুক্তি। মনই বাঁধে, মনই মুক্ত করতে পারে। কিভাবে? যদি সংসার যেমন আছে পড়ে থাক, আমার তাতে কি যায় আসে, ঠিক আছে, আমার আবশ্যকতার জন্য যে জিনিসটুকু দরকার সেটুকু ভগবান এনে দিচ্ছেন, দরকার বেঁচে থাকার জন্য দরকার নেই কথা, শরীরে যেটুকু দরকার সেটুকু থাকলেই যথেষ্ট। অনেক জিনিস আমরা অবাঞ্ছিত অপ্রয়োজনীয় জিনিস একত্র করিনি, সেটাও ছাড়তেও কত অসুবিধা লাগে তখন মনে, যেটা অথবা সেটা তো কোনো কাজে আসছে না। এই জিনিসটাকে এইভাবেই এই মনই আমাদের বন্ধনের কারণ। এইটাকে ভালো করে বলছি, অজ্ঞান প্রভাবম সর্বম, এই অজ্ঞান থেকেই অবিদ্যা কাম কর্ম ফল, অজ্ঞান অজ্ঞান থেকে সংকল্প মানে বাসনা, বাসনা পূর্তি করার জন্য কর্ম, আর এই কর্মের ফল, এই কর্ম ফল ভোগার জন্য আবার একটা নতুন শরীর। এইভাবে আমি আমার মন থেকে আমি আমার সৃষ্টিকে তৈরি করে নিয়েছি। এছাড়া ঈশ্বর সৃষ্টি বন্ধনের কারণ নয়, মন সৃষ্টি বন্ধনের কারণ। তাই মন মনের দ্বারাই আমরা বেঁচে যাই, আর মনের সৃষ্টি হয়। আমি যেরকম যেরকম মনে মনে চেয়েছি ভগবান আমার জন্য সেরকম ধর্ম সৃষ্টি করে এনে দিয়েছেন। পঞ্চভূত পঞ্চতন্মাত্র আমি বানাইনি, কিন্তু আমার সংকল্প থেকে সেই জিনিসগুলো তৈরি হয়েছে, আমার ইচ্ছা থেকে ভগবানের প্রতিজ্ঞা যে যথা মাম প্রপদ্যন্তে, আমার কাছে তাকে সেরকম জিনিস দিয়েছি, আমরা ওই জিনিস চেয়েছি, তাই ভগবান আমাকে বানিয়ে দিয়েছি। কিছু করার ক্ষমতা নেই যদি না একটা চেতন তত্ত্ব ভেতর পেছন থেকে থাকে, বা চেতন তত্ত্ব অধিষ্ঠাতা না থাকে। ওইটাকে বোঝাবার জন্য আগের 15 নম্বর শ্লোক, দীপক কি করে মন সৃষ্টি করে বোঝা গেছে? হ্যাঁ দেখো সেটাও ধীরে ধীরে চলে যাবে না, তো আবার আরো ক্লারিটি, কেন কি করে এই মানে এই মনের বন্ধন থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারি, এটাই হচ্ছে সাধনা। এই জন্য এইটাকে এই জায়গাটাকে আমাদের বুঝতে হয়, কি করে আমি মন আমাকে বেঁধেছিল, তাহলে আমাকে কোথায় শাসন করতে হবে, মনের উপরে আমাকে শাসন করতে হবে, তাহলেই আমি সংকল্প বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এই জন্য এটাকে একটু ভালো করে নিজেকে বিচার করতে হয়। এই দরজাটা লাগিয়ে দেন, আগের শ্লোকে বলছেন এবার যে এতয়োর যত উপাদানম একম সূক্ষ্মম সদব্যয়ম যথৈব মৃদঘটাদীনাম বিচার স্বয়ম ইদৃশঃ। মৃৎঘটাদীনাম বিচার স্বয়মিদৃশঃ, বিচার স্বয়মিদৃশঃ। এতয়োর যত উপাদানম একম সূক্ষ্মম সদব্যয়ম যথৈব মৃৎঘটাদীনাম বিচার স্বয়মিদৃশঃ। বিচারের প্রকারটা এরকম হতে হবে কি, যে ভগবান পরমাত্মা যখন সৃষ্টির দায়িত্ব হিরণ্যগর্ভকে দিলেন, তখন হিরণ্যগর্ভ প্রথম ভাবছে যে তখন তার কাছে মন নেই, একটা মন ছাড়া তো আমি কিছু করতে পারবো না, তাই প্রথম তিনি মনকে বানালেন, প্রথম তিনি মনকে বানালেন। আর মনকে বানিয়ে পূর্বকল্পে বেদে বা সৃষ্টি যেরকম ছিল, কারণ আগের জন্মে তিনি উপাসনা করেছেন, সমস্ত সৃষ্টিগুলোকে তিনি চিন্তা করতে লাগলেন নিজের মনে মনে। তাই এই জন্য এই যে এই দুটোরই মন এবং মন জনিত সংকল্প, চিন্তা করবে সংকল্প আর কি, এই তো উপরে যে দুটো বলে এসছে যে অজ্ঞান আর এই অজ্ঞানের কাজ, অজ্ঞানকে দেখতে পাওয়া যায় না, অজ্ঞানের কার্যকে দেখতে পাওয়া যায় এই মনের মাধ্যমে, সংকল্প অবিদ্যা কাম কর্ম। এটা এটা হচ্ছে অবিদ্যা হচ্ছে ওকে দেখতে বুঝতে পারা যাবে না, কিন্তু আমি নিজের বাসনা কি হচ্ছে এবং তার থেকে আমি কি ঘরে কর্ম করছি, এই এটা যখন যতক্ষণ এই টেন্ডেন্সি থাকবে ততক্ষণ বুঝতে হবে যে অজ্ঞান আমাকে পেছন থেকে চালাচ্ছে, মানে আমি এটা চাই বা এটা দরকার, মানে কেন মানে ওটা আমার কাছে নেই। যখন আমি জানতে বল, শাস্ত্র বলছে তুই ব্যাপক, তুই অসঙ্গ, তুই পূর্ণ, এমন কিছু জিনিস নেই যে তোর কাছে নেই, তোর কাছে সব আছে, কিন্তু ওই আমার কাছে নেই এই ভাব আমাকে একটা নতুন জিনিস প্রাপ্ত করার ইচ্ছা করিয়ে দেয়, আর ওইটাই আবার একটা বন্ধনের কারণ হয়ে যায়। এই জন্য বলছে এই তাই ওর মানে এই দুটোর, কোন দুটো? ওই অজ্ঞান এবং অজ্ঞান থেকে যে সংকল্প মন আছে, তার বাকিগুলো তো আপনি আপ এসে যাবে। যত উপাদান, এটা যে মূল কারণ উপাদান কারণ একম সূক্ষ্ম, তার সেটা একটাই, ওটা অত্যন্ত সূক্ষ্ম, ওটা সৎ, ওটা চিরকাল থাকে, আর তার ব্যয় নেই, অব্যয়ম যেমন যে বস্তুর যেটা উপাদান কারণ, যেমন মৃত্তিকা বানাবে, খড়া বানাবার জন্য মাটি দরকার, যেমন মাটি হচ্ছে ঘড়ার উপাদান কারণ, তাহলে কি হবে, ওই মাটি দিয়ে আমরা যত রকমের মাটির বিকারকে বানাবো সব মধ্যে ওই মাটি অনুস্যূত থাকবে। এরকম মন এবং অবিদ্যা এবং অবিদ্যার থেকে যে সংকল্প তার উপাদান যদি ও চৈতন্য হয়, তাহলে কি হবে, চেতন তত্ত্ব, তাহলে কি হবে, ওই মনের সংকল্প থেকে আরো যা কিছু আমরা উৎপন্ন করবে তার মধ্যে ওই চেতন তত্ত্ব অনুস্যূত থাকবে, তার মধ্যে চেতন সৌন্দর্যকে থাকবে, কিন্তু আমরা সেই চেতনকে দেখতে বা বুঝতে পারি না। কারণ কি, ওই চেতন হচ্ছে সৎ চিত আনন্দ। যা কিছু আমরা সংসারে দেখছি সবার মধ্যে সৎ এবং চিত আছে এবং আনন্দও আছে। সৎ না থাকলে এটা আছে, এটা আছে আমি কি করবো, সৎ মানে আছে অস্তিত্ব, আর চিত মানে তার স্ফুরণ, এই অস্তিত্বের স্ফুরণ, এই অস্তিত্বের যে স্ফুরণ হয় এবং প্রত্যেক বস্তুই সবার কারো না কাছে কাছে আনন্দদায়কই হয়, এটা হচ্ছে ঈশ্বরের অংশ। এই ঈশ্বরের এই সচ্ছিদ অংশ থেকেই আমাদের অজ্ঞানকে দেখা যায়, অজ্ঞানকে বোঝা যায় এবং তার কার্য হচ্ছে মন মানে সংকল্প, এটাও বুঝতে পারি আমরা। তাহলে ঈশ্বরের অধিষ্ঠান রূপে ঈশ্বর চেতন থাকার জন্য যেন চেতন শুদ্ধ চেতনই অজ্ঞানেরও আশ্রয় আর শুদ্ধ চেতনই অজ্ঞানের কার্য মনেরও আশ্রয়, এ যেন বোঝে। এইটাই ওরজাত উপাদান, এই দুটোরই যে উপাদান কারণ ওটা কিন্তু একটা, এই দুটোর থেকে মানে কি হচ্ছে, এই দুটো আসলে তো তারা বাকি আগে সব সৃষ্টি হতেই থাকবে, কিন্তু উপাদান কারণ একটাই, একম একটা, ওটা অত্যন্ত সূক্ষ্মতায় দেখা যায় না তাকে, মানে আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে পারি না, কিন্তু চেতনের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। সেটা সৎ, সেটা কখনো নষ্ট হয় না, কারণ কি তার কোনো ব্যয় নেই। কেন নষ্ট হয় না, অব্যয়, কারণ তার কোনো ব্যয় নেই, তার কোনো ক্ষয় নেই, তাই কখনো নষ্ট হয় না। ক্ষয় বস্তুটা ক্ষয় হতে থাকলে তখন সেটা নষ্ট হয় আর কি। এজন্য বলছে একম সূক্ষ্ম সৎ অব্যয়ম, যেমন মৃত্তিক ঘটের উপাদান কারণ সেই রকম এই শুদ্ধ চেতনে পুরো সৃষ্টির ভ্রান্তি, সৃষ্টির ভ্রান্তি উপাদান কারণ। বেদান্তের এটাই মানতে হচ্ছে যে জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ এই সত্যত্বই হচ্ছে ঈশ্বরী, বা ঈশ্বরী বলছে কারণ মায়া পথে দ্বারা সৃষ্টি হয়, সেই জন্য ঈশ্বর সমস্ত সৃষ্টির একটাই কারণ, সেটা হচ্ছে সত্যত্ব মানে সচ্চিদ আনন্দ। তিনি অত্যন্ত সূক্ষ্ম, তিনি ব্যয়রহিত, তিনি সদা বিদ্যমান, তার উপরে জগৎ ভ্রান্তির সেটাই আমার স্বরূপ। তাই যা কিছু আমি এটা ওটা বলে দেখতে পাওয়া যায় না, সে আমার দ্বারাই কল্পিত, আমি তাকে কল্পনা করছি। আমি আনন্দ অধিষ্ঠানের উপরে মন কল্পনা করতে থাকে, প্রথম অজ্ঞান, অজ্ঞান থেকে মন, আর ফিরে তারপরে মন কল্পনা করতে থাকে। বলছে এই তাই ওর যত উপাদান একম সূক্ষ্ম সদাব্যাম, যেটি যেটি বৃদ্ধ ঘটা সবকিছুর মধ্যেই তো সচ্ছিদ আনন্দ। আমিও তো সৎ, আমি আমার আমি আছি এই অনুভব আমার হয়, আমি চেতন এই অনুভব আমার আছে, তার সবকিছুই মানে জড়ের ভাব হয় এবং সেগুলো পরিচ্ছিন্ন বলে। এই যে এই বিচার এরা এইরকম ভাবে, যেমন মৃত্তিকাই হচ্ছে খরাদির উপাদান কারণ, সেই রকম এই শুদ্ধ সচ্ছিদ আনন্দ ব্যয় রহিত যে সৎ, সেটাই হচ্ছে জগৎ সৃষ্টির উপাদান কারণ। এই বেদান্ত কেন সমস্ত জায়গায় বেদান্তে যেখানে সৃষ্টির প্রকরণ বলা আছে সেখানে এরকম ভাবে বলা আছে, সদৈব সৌম্যমগ্রে আসিত একমে দ্বিতীয়, কোথায় বলা আছে ব্রহ্ম বেদমাগ্রে আসিত, কোথায় বলা আছে পুরুষে বেদমাগ্রে আসিত, কোথায় বলা আছে আত্মা বেদমাগ্রে আসিত নৈব কিঞ্চন মিশত, মানে শব্দ আলাদা আলাদা প্রয়োগ করেছে, কিন্তু কোথাও পুরুষ কোথাও আত্মা কোথাও ব্রহ্ম কোথাও সৎ, কিন্তু তার সঙ্গে যে কোয়ালিটিটা দেখিয়েছে সেটা হচ্ছে সেখানে স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ নেই, সেরকম স্বজাতীয় আর কোন একই রকমের বস্তুও নেই, অন্য রকমের বস্তুও নেই, আর একই বস্তুর মধ্যে যে ভিন্ন ভিন্ন বিভাজন সেটাও নেই, তাও সেটাও নেই, এইরকম যে একটা তত্ত্ব সেটা হচ্ছে সৃষ্টির আদি কারণ। এই সৃষ্টির আদি কারণ চাইছে সবার মধ্যে সে যখন সৃষ্টির যে কারণ যখন আছে, তাহলে যা কিছু সৃষ্টির মধ্যে আছে তার মধ্যে সেই কারণ অনুস্যূত আছে, সব কিছুর মধ্যেই সেই সচ্ছিদ আনন্দ অনুস্যূত রূপে বিদ্যমান আছে, তবেই সেই বস্তুর অস্তিত্বকে আমরা বুঝতে পারি। এই জন্য এই যে অজ্ঞান এবং অজ্ঞান, অজ্ঞান থেকে সৃষ্টি, অজ্ঞান থেকে প্রথম মন আসলো, বিজয়ারণ্যকুপুরে সে দেশে প্রথম তিনি মনকে তৈরি করলেন, ব্যাস মন তৈরি করেই পূর্বকল্পের বেদ তার মনের মধ্যে ছিল, অভিব্যক্ত হলো এই মন দ্বারা বেদের চিন্তা করে, তারপরে তিনি যার যোগ্যাদি কর্ম দেখবে, যদি সাম্বিক কর্ম, কর্মের ফল, কর্মের উপকরণ সব যদি নিজের সংকল্প দ্বারা তৈরি করেছিলেন, বিরোধারণ্য উপনিষদের এইভাবে এই নিজ এটা আমারই স্বরূপ, আমার থেকে ভিন্ন বস্তু কিছু নেই সংসারে, সেটা বোঝাবার জন্য আবার তো একটা বলছে অহম একপি সূক্ষ্মস্য জ্ঞাতা সাক্ষী সদব্যয় তদহম নাত্র সন্দেহ বিচার স্বয়মিদৃশ অহম একপি সূক্ষ্মস্য জ্ঞাতা সাক্ষী সদব্যয় তদহম নাত্র সন্দেহ বিচারোষু অয়মিদৃশ অহমেকোপি সূক্ষ্মস্য জ্ঞাতা সাক্ষী সাক্ষী সদব্যয় তদহম নাত্র সন্দেহ বিচারোষু অহমিদৃশ। এইরকম বিচার বারবার মনের মধ্যে করতে হয়, কি করতে হয়, এক যে শুদ্ধ সূক্ষ্ম ব্যাপক চেতন আছে ওটাই আমার স্বরূপ, ওটাই আমি, এই নিজেকে যেটা শরীর ভাবছি এটা ভ্রান্তিতে অজ্ঞান থেকে, অহম এক এই সবার মধ্যে এক আমি, সবাই যেন দরজা খটখট করলো সে যে আসো কে আমি, প্রথম সে আমি বলে খাসতে, মানে আমি হচ্ছে আমাদের প্রথম পরিচয়, তারপরে সেই আমিটা শরীরের পিণ্ডটার যা নাম অথবা শরীর পিণ্ডতে যা কাজ করে সেটা বলে, সে আমি দুধওয়ালা, আমি দুধ চাওয়ালা, আমি ঘরওয়ালা, আমি যা কিছু সেটা কিন্তু প্রথম উত্তর দেয় কিন্তু আমি, এই আমি হচ্ছে সবার কিন্তু একটাই পরিচয়, এবং সেই আমি অনুভবও সবার একটাই, কিন্তু যখন আমরা গভীর নিদ্রায় যাই সেখান থেকে উঠে সে রাজা হোক, ভিকারী হোক, ফকুর হোক, বিমার হোক, উঠে কিন্তু সবাই একটাই কথা বলে, মানে কি আমি যখন শরীরের সঙ্গে তাদাত্ম্যতা ছেড়ে নিজের মধ্যে থাকি তখন সবার একটাই, মানে তখন একটাই আমি, এর থেকে সে সিদ্ধ হয় যে আত্মা অনেক নয়, আত্মা এক, এবং আত্মা সূক্ষ্ম, কিন্তু আত্মা উপাধির সঙ্গে তাদাত্ম্য করে, শরীর ইন্দ্র মন বুদ্ধি উপাধির সঙ্গে তাদাত্ম্য করে আত্মাকে অনেক বলে প্রকৃত মাত্র হয়, প্রকৃতি মাত্র হয়, কিন্তু আত্মার মধ্যে অনেকত্ব নেই, তাই জন্য এখানে বলছি অহম একোপি, আমি এক হতে হইও সূক্ষ্ম, আমি অত্যন্ত সূক্ষ্ম, আর আমি কি জ্ঞাতা, আর জ্ঞাতা মানে আমি চেতন, এটা বলতে চাইছি, তারপরে কি সাক্ষী, সাক্ষী কি হয় সে সর্বদা উদাসীন থাকে, যা কিছু চোখের সামনে ঘটে যাচ্ছে সে দেখতে থাকে কিন্তু কারোর সঙ্গে কোনো তাদাত্মতা করে না, দুই পক্ষ যা কিছু বলছে করছে কারো পক্ষে কারো কোনো কোনো পক্ষপাতিত্ব নেই তার, দোষ খালি দেখা মাত্র, এই জন্য এখানে বলেছে জ্ঞাতা সাক্ষী, মানে যা কিছু আমি রূপী অধিষ্ঠানের উপরে সব কিছু সংসার লীলা সৃষ্টিতে প্রলয়ের লীলা নিরন্তর হয়ে চলেছে কিন্তু আমার মধ্যে কোনো বিকার নেই, সৃষ্টি স্থিতি প্রলয়ের বিকার আমার মধ্যে নেই, আমি খালি বাস অনস্নানান্য হয়ে যা কিছু, এটা হচ্ছে সাক্ষিত্ব যে তিনি যা কিছু হচ্ছে সেটাই দেখতে থাকে কিন্তু তার কোনো ফলের সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকে না, এই কঠোর উপনিষদে মুণ্ডক উপনিষদে দাস উপাসনা করে অনস্নানান্য অভিযাক সিদ্ধি, একজন এক দুটো পাখি, একটা পাখি তো সেই গাছের ফল খাচ্ছে মানে একটা জীব, আর একটা পাখি ওই গাছে বসে আছে কিন্তু সে কিচ্ছু না, চোখ দেখতে থাকছে, ওই একই চেতন শরীরের সঙ্গে তাদাত্মতা করে, সেই প্রমাতা শরীর ইন্দ্র মন বুদ্ধির সঙ্গে তাদাত্ম্য করে ওই চেতনকে প্রমাতা বলা হয়, দ্রষ্টা শ্রোতা মন্তা বিজ্ঞাতা, আর সেই সাক্ষী ওই গুরুকে তখন দেখতে থাকে তখন সেই চেতন তত্ত্বই সাক্ষী হিসাবে বলা হয়, সাক্ষী আর প্রমাতার মধ্যে ভিন্নতা হচ্ছে এ দুটি ভেতরে আছে, সাক্ষী উপাধি রহিত সেজন্য সাক্ষী এক, আর প্রমাতা উপাধির সঙ্গে তাদাত্ম্য করে প্রমাতা বলা হয়, মানে একই সময় আমি হয়তো বলছি আপনি শুনছেন, মানে আমি বক্তা অন্য শরীর গুলো শ্রোতা, এটা হচ্ছে প্রমাতা, কিন্তু দুজনের ভেতরে যে আমি বলছি বা সেটাকে যিনি দেখছেন আমি শুনছি সেটাকে যিনি বুঝছেন দুজনের মধ্যে সাক্ষীটা এক, সেই সাক্ষীটা এক, সেটা হচ্ছে শুদ্ধ চেতন, সেটা হচ্ছে আমাদের পারমার্থিক স্বরূপ, এই জন্য বলছে অহম এক অপি সূক্ষ্মস্য জ্ঞাতা সাক্ষী সত, হামেশা থাকবো, আমার মৃত্যু নেই, আমি জন্ম মৃত্যু থেকে রহিত, কারণ সবাই জানে যে মৃত্যুর পরে আবার একটা শরীর নিয়ে আসতে আমাদের, লাইফ আফটার ডেথ ইস ভেরি ইন্টারেস্টিং থিং, এটাকে যদি মানুষ বুঝতে পারে তাহলে বুঝতে পারবে যে মৃত্যু নামে কোনো বস্তুই নেই সংসারে, একটা নতুন নতুন জামা পরে নেওয়াটাকে আমরা মৃত্যু বলছি আর কি, সেটা বুঝতে পেরেছি, প্রমাতাটা বুঝতে পারছি, আশাংশী জিরে নারী যাতা প্রমাতা মানে আমরা, হ্যাঁ প্রমাতা সাক্ষী হচ্ছে শুদ্ধ চেতন যিনি কেবল দেখতে থাকে, আর প্রমাতা হচ্ছে অপ্রমাতা না সাক্ষী, প্রমাতা প্রমাতা, হ্যাঁ প্রমাতা মানে যখন সাক্ষী সেই শুদ্ধ চেতন যখন উপাধির সঙ্গে তাদাত্ম্য করে ব্যবহার করে তখন তাকে প্রমাতা বলে, আর শুদ্ধ চেতন যখন উপাধিকে কেবল দেখতে থাকে তাদাত্ম্য করে না তখন তিনি উপাধির উপাধির মানে খেলাগুলোকে উপাধির প্রসেস গুলোকে দেখতে থাকে সেটা হচ্ছে সাক্ষী। একই চেতন, চেতন অনেক নেই, একই শরীরে শুদ্ধ চেতন তত্ত্ব আমাদের উপাধির সঙ্গে তাদাত্ম্য করে, ওই চেতনে যখন ব্যবহার করে উপাধির সঙ্গে তাদাত্ম্য করে, আমি চোখের সঙ্গে তাদাত্ম্য করে আমি বলি আমি দ্রষ্টা, বদন ক্রিয়ার সঙ্গে বাক শক্তির সঙ্গে তাদাত্ম্য করে আমি বক্তা, এগুলো প্রমাতা, এগুলো এগুলো সেগুলো এই সবগুলোকে মিলেই প্রমাতা বলে। প্রমাতা দ্রষ্টা হতে পারে, শ্রোতা হতে পারে, মন্তা হতে পারে, বিজ্ঞাতা হতে পারে, মানে ইন্দ্রিয়র সঙ্গে ইন্দ্রিয়ের ব্যবহারের সঙ্গে চেতন তাদাত্ম্য করে, যদ্যপি তাদাত্ম্য সম্ভব নয় কিন্তু ভ্রান্তিতে মন যখন একসঙ্গে মিলিয়ে ব্যবহার করে তখন তাকে আমরা বলি প্রমাতা। তাই জন্য প্রমাতা সমস্ত শরীরে আলাদা আলাদা হয়ে যায়, চেতন একই কিন্তু প্রমাতা আলাদা আলাদা, কিন্তু সাক্ষী এক, কারণ সাক্ষী উপাধি, যখন আমি উপাধির সঙ্গে তাদাত্ম্য করছি তখন আমি পুরুষ আপনি স্ত্রী, তখন এ বাবা এ ছেলে, কিন্তু উপাধির সঙ্গে তাদাত্ম্য রহিত অবস্থায় শুদ্ধ চেতন এক নেই, সেখানে কোনো ভেদ নেই, সেখানে কোনো সম্বন্ধ নেই, জাতি গুণ ক্রিয়া সম্বন্ধ থেকে রহিত সে শুদ্ধ চেতন তত্ত্ব। এই জন্য এই প্রমাতা আর সাক্ষী এটাকে একটু ভালো করে, কখন প্রমাতৃত্ব আসে মতে মানে প্রমাণের দ্বারা, প্রমাণ মানে হচ্ছে ইন্দ্রিয় গুলো, যখন প্রমেয় বস্তুকে যিনি জানেন তিনি হচ্ছেন প্রমাতা, প্রমাণ মানে ইন্দ্রিয় গুলো, আর প্রত্যেক ইন্দ্রিয়ের প্রমেয় বস্তু আলাদা আলাদা, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, এই প্রমাণের দ্বারা প্রমেয় বস্তুকে যিনি জানেন তিনি হলো প্রমাতা, আর প্রমাতার এই ব্যাপারকে যিনি কেবল দেখতে থাকেন ওই একই চেতন তিনি হচ্ছেন সাক্ষী, তিনি হচ্ছেন সাক্ষী। আর এই প্রমাতার মধ্যে ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে প্রমিতি। তার চারটি ওয়ার্ড হলো প্রমাণ, প্রমেয়, প্রমাতা, প্রমিতি। প্রমাণ মানে ইন্দ্রিয়গুলো, প্রমেয় মানে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বিষয়, আর প্রমাতা মানে যিনি জানলেন এবং তিনি যে জিনিসটা জানলেন সেটা হলো তার প্রমিতি বা প্রমা জ্ঞান। এই চারটিকেই যিনি প্রকাশ করেন অথবা চারটির সঙ্গে সম্বন্ধ রাখেন না তিনি হচ্ছেন সাক্ষী, তিনি হচ্ছেন সাক্ষী। তা একই শরীরে একই চেতন উপাধির সঙ্গে তাদাত্ম্য করে তিনি প্রমাতা হন, আর উপাধির সঙ্গে তাদাত্ম্য ছেড়ে দিয়ে তিনি সাক্ষী অবস্থায় থাকেন। এই জন্য আমি সাক্ষী আমি প্রমাতা নই, কিন্তু আমাদের সবার অনুভব হচ্ছে আমি তো কর্তা ভোক্তাই, মানে প্রমাতৃত্বের মধ্যে আসে, আমি যে কেবল একটা দ্রষ্টা সাক্ষী সেইটা আমার মনের মধ্যে বিচার আছে না, শুদ্ধ মন না হলে সেটা বুঝতে পারা যায় না। এই জন্য এখানে ভগবান শঙ্করাচার্য বলছেন যে অহম একবাপি সূক্ষ্মস্য জ্ঞাতা, আমি এক হতে হওয়া কেন, মানে যে আমি প্রমাতা সেই আমি সাক্ষী, মানে প্রমাতা হওয়া সত্ত্বেও আমি সাক্ষী, সেই জন্য আমি সাক্ষী জ্ঞাতা সাক্ষী সদ অব্যয়, আমি মানে জ্ঞাতা জানছি আমি প্রমাতা রূপে কিন্তু আমি আবার সাক্ষীও আমি, কারণ চেতন ছাড়া কেউ জ্ঞাতা নেই, হওয়া সত্ত্বেও যদি জ্ঞান রূপী ক্রিয়া হতে থাকে না তাহলে সেটা ক্রিয়া হলেই সেখানে বিকারী হবে নাশবান হবে, কিন্তু সেখানে কোনো জ্ঞানের ক্রিয়া নেই, কেবল বিদ্যমানতা মাত্র আছে, তার বিদ্যমানতাতেই ক্রিয়া হচ্ছে। যেমন সূর্য প্রকাশ দেয়, সূর্যকে প্রকাশ দিতে গেলে কোনো ক্রিয়া করতে হয় না, কোনো ক্রিয়া নেই সেখানে কিন্তু ঘটনা স্বরূপ, সেরকম আত্মার যে জ্ঞান স্বরূপ সেখানে কোনো জ্ঞানের ক্রিয়া নেই, জ্ঞানের ক্রিয়া হচ্ছে বুদ্ধি ইন্দ্রিয় মন, এখানে জ্ঞানের ক্রিয়া আছে। আত্মার বিদ্যমানতে ক্রিয়া যা কিছু হচ্ছে অহংকার বুদ্ধি মন চিত্ত এখানে ক্রিয়া হয়, আত্মাতে কোনো ক্রিয়া নেই। এই সূক্ষ্ম ভেদটাকে মনের মধ্যে বসিয়ে নিতে হয়। এই জন্য অহম একবাপি সূক্ষ্ম জ্ঞাতা সাক্ষী সৎ অব্যয়, আমি সৎ আমি নিরন্তর নিরন্তর থাকবো, তিরকালে আমার কখনো বাদ হয় না, কারণ কি আমার কোনো ব্যয় নেই, তদহম না তো এটাই আমার স্বরূপ, এতে কোনো সন্দেহ নেই। এই বিচারটাকে মনের মধ্যে দৃঢ় করতে হবে, এই বিচারটাকে মনের মধ্যে দৃঢ় করতে হবে বারবার বারবার, যে শাস্ত্র বলছে আত্মা এক, আমি তো দেখছি আত্মা, শরীর দৃষ্টিতে যখন দেখছি তখন আত্মা ভিন্ন বলে প্রতীতি হয়, কিন্তু শরীর সঙ্গে তাদাত্ম্য ছুটে যাক, যে গভীর নিদ্রায় চলে যাই বা ধ্যান অবস্থায় থাকুন, দেখবেন তখন কোনো নেই, এক একটাই এক আপনি আছেন এবং সবার অনুভূতি একটাই, তখন ব্যাস আনন্দে ছিলাম আনন্দ বুঝি, তখন গভীর নিদ্রা থেকে উঠে কেউ আলাদা আলাদা অনুভবের কথা বলে না, আলাদা অনুভব কখন হয়, যখন আমার শরীর ইন্দ্র মন বুদ্ধির সঙ্গে তাদাত্ম্য, তখন আলাদা আলাদা অনুভব হয়। সে অনুভব ওখানে তাদাত্মতা নেই, তখন একটাই অনুভব, আমি আনন্দ স্বরূপ, সেখানে কোনো বিষয় নেই, কোনো ইন্দ্রিয় নেই, তাও উঠে বলি কত আনন্দ ছিলাম। তার মানে আনন্দ আমার ভেতরের বস্তু, আনন্দ আমার স্বরূপ, সেটাকে আমি বুঝতে না পারি, বাইরে সেই আনন্দকে খুঁজতে থাকি। এই জন্য এখানে বলছি তাদাহম নাত্র সন্দেহ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিচারটাকে মনের মধ্যে বারবার বারবার দৃঢ় করতে হয়, এই বিচারটাকে মনে, আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি অকর্তা, আমি অভোক্তা, এই বিচারটা বারবার বারবার বারবার মনের মধ্যে আসলে ঠিক আছে, জাগতিক যা ক্রিয়া আছে সেটা হচ্ছে, কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এরপরে যে আত্মা অনাত্মার বিবেককে একটু ভালো করে ভগবান বোঝাতে চাইছেন, যে আমি কেন এটা, এটা কেন নই, এটা কেন আমি, সেটা বোঝাবার জন্য দেখুন আগের শ্লোকে বলছেন, আত্মা বিনিষ্কাল হিয়েকো দেহ বহুভিরাবৃত, আত্মা বিনিষ্কাল হিয়েকো দেহ বহুভিরাবৃত, তৈর ঐক্যম প্রপশ্যন্তি কিম জ্ঞানম অত পরম, তৈর ঐক্যম প্রপশ্যন্তি কিম জ্ঞানম অত পরম, আত্মা বিনিষ্কাল হিয়েক দেহ বহু ওটাই হচ্ছে অজ্ঞানের প্রথম কাজ, কি করে কি শরীরের সঙ্গে তাদাত্ম্য, যখন কিনা যদি আমি ঠিক করে বিচার করে দেখি শরীর পঞ্চ মহাভূত থেকে তৈরি, শরীর সজাতীয় বিজাতীয় সবদ ভেদ আছে শরীরের মধ্যে, কিন্তু আত্মা পঞ্চভূতের পেছনে সজাতীয় বিজাতীয় সবদ ভেদ নেই, এরকম দুটো বিরুদ্ধ ধর্ম, বিরুদ্ধ একটা পরিচ্ছন্ন, একটা জ্বর, একটা ব্যাপক, একটা চেতন, এই দুটো মিলবে কি করে, এই দুটো কি করে এক হতে পারে, কিন্তু তাও অজ্ঞান বা মায়ার এমন মহিমা আমরা দুটোকে এক করে মিলিয়ে ব্যবহার করি। তাই ওর ঐক্যম প্রপশ্যন্তি জীবা, এই যে এই দুটো এক করতো এক দেখতে লাগে মানুষ অজ্ঞানে, কিম অজ্ঞান মত করেন হচ্ছে বিবেক, যদি আমি অজ্ঞান কোথায়, আমি তো ভাবি অজ্ঞান নাকি আমি তো জানি পড়াশোনা, তাহলে কোনটা জানি না সেটা দেখো, এই জেনে শুনে যেটা আমার সেটা আমি হতে পারি না, এটা বোঝা সত্ত্বেও ওই আমারটাকে আমি আমি করে আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে আমাদের অজ্ঞানের প্রথম কাজ, প্রথম অজ্ঞান বুঝতে হবে, এটাই হচ্ছে অজ্ঞান। এই জন্য এখানে বললেন আত্মা শুদ্ধ চেতন বিনিষ্কল মানে অবয়বহীন, সেখানে কোনো কলা নেই, এরকম তিনি এক আত্মার মধ্যে, এক আত্মা এক কি করে, কারণ একটা সুষুপ্তিতে যান তাহলে দেখতে পান সবার একই অনুভব, এতে বোঝা যায় আত্মা এক। আর আর দেহ হচ্ছে অনেক কিছুর দ্বারা আবৃত, মানে অনেক অনেক জিনিস মিশিয়ে তৈরি হয়েছে, পঞ্চ মহাভূতের বিকার থেকে তৈরি হয়েছে শরীর, স্থূল শরীর সূক্ষ্ম শরীর এগুলো সব পঞ্চ মহাভূতের থেকে তৈরি, তার মধ্যে সজাতীয় বিজাতীয় সবদ ভেদ আছে, আর আত্মার থেকে ভিন্ন, একটা জ্বর, একটা চেতন, একটা পরিচ্ছিন্ন, একটা ব্যাপক, একটা হচ্ছে বিকারী, একটা অবিকারী, একটা জন্ম মরণ বলে একটা জন্ম মৃত্যু নেই, এই বিপরীত ধর্মের দুটো বস্তুকে আমরা কি করে মিলিয়ে ফেলি, এটাই হচ্ছে মায়া বা অজ্ঞানের মহিমা। অজ্ঞানকে যদি দেখতে চাও এইভাবে বিচার কর, এটা হচ্ছে মুখ্য জিনিস এখানে বলতে চাইছেন। এই জন্য আত্মা বিনিষ্কাল হইয়েকো দেহ বহুবীর আবৃত, তাই ঐক্যম প্রপশ্যন্তি কিভাবে কেন মতপর, আজকে এখন এখানে এখানেই রাখবো আবার। আর কালকে কি অষ্টমী? হ্যাঁ স্বামীজি কালকে অষ্টমী, কালকে অষ্টমী, হ্যাঁ সে করা যাবে, পাঠ পাঠ রাখা হবে না পাঠ বন্ধ রাখবে, আপনি যা বলবেন না, তো সবার তো কিছু না কিছু কাজ থাকেই, সেজন্য আমার তো এখানে কোনো কাজ নাই, আমি তো খালি একবার গিয়ে পড়ি আসি বা সবাই নিজের ঘরে বসে থাকি, দেখেন না তো একদিন ছুটি রাখতে পারা যেতে কোনো অসুবিধা নেই, যেটা পড়লাম সেটাকে একটুখানি, যেটা পড়লাম সেটাকে একটুখানি মনে মনে বিচার করা দরকার, সেজন্য একটা দিন একটুখানি এই শ্লোকগুলোকে আরেকবার পড়ে একটু মনে মনে বিচার করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ কি বলছিলেন তুমি মাঝখান থেকে, কালকে আমি না বইটা নিয়েই তো একটু কাশি পড়ে যেতাম, সবার যেটা সুবিধা আমারই সুবিধা, আজকে কি বার? বুধবার। বুধবার কি বৃহস্পতিবার? ঠিক আছে, একদিন ছুটি দরকার সেটা সেটা বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার হতে পারে, সেটা কোনো ব্যাপার নাই, কেন তিথি সবার সুবিধাটা দেখে। আমার আমার এখানে তো যেমন শনিবার দিন পাঠ বন্ধ থাকে, কিন্তু সেই দিনকে হলে আমার এই সুবিধা, আমার অন্য কোনো কাজ থাকে না, পাঠের কোনো চিন্তা থাকে না, এটা করা যেতে পারে। যাই হোক, যেরকম তাহলে কালকে চালাচ্ছি, পরশু দিনকে বন্ধ রাখবো, তাহলে দেখা যাবে। অথবা এই সপ্তাহে চলতে থাক, সবে শুরু হয়েছে, এখন সবারই তো চলে যাবে, কিছুদিন বন্ধ থাকবে। শনিবার গুরুজি একটু বেশি করে আমরা করে দিতে পারবো, শনিবার শনিবার একটু বেশি করে দিতে পারবো, একটু বেশি।